ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে একটা বিষয় হলো তাগুত। তাগুত মানে কি? তাগুত কাকে বলে? তাগুতের সাথে আমাদের কি হওয়া উচিত, কি করা উচিত ইত্যাদি। তাগুতের আবেদনিক অর্থ হলো সীমা লঙ্ঘন করা। যখন নদীর পানি উপচে ওঠে তখন তোগিয়ানুল মা, সমুদ্রের পানি দেখলেন কিভাবে উপচে উঠে এলো পারে, এ হচ্ছে তোগিয়ানুল মা, পানির তাগুতি, পানির সীমা লঙ্ঘন। যেরকম থাকা দরকার সেরকম না থেকে সে তার সীমা লঙ্ঘন করছে। তেমনি মানুষ যেমন থাকা দরকার সেরকম না থেকে যদি উপর দিকে ওঠে, আর উপর দিকে ওঠা মানে সবচেয়ে বড় আমাদের কাছে কে? মহান আল্লাহ। সেদিকে ওঠে তাহলে সে হবে কি? তাগুত, তাগিয়া, তাগি। এই তাগুত শরীয়তের পরিভাষায় হলো বান্দা যার ব্যাপারে নিজ সীমা লঙ্ঘন করে, যার ব্যাপারে নিজ সীমা লঙ্ঘন করে, চাহে সে মাবুদ মানে উপাস্য হোক অথবা অনুসৃত অথবা মানিত হোক, আল্লাহ ছাড়া সকল পূজ্যমান ব্যক্তি ও বস্তুই হল তাগুত, যদি সে ব্যক্তি পূজায় সম্মত থাকে। তাহলে তাহলে কি বুঝলাম? আল্লাহ ছাড়া যত পূজ্যমান ব্যক্তি অথবা বস্তু আছে তারা হলো কি? তাগুত। বস্তু বলতে যেমন পাথর, সূর্য, চন্দ্র, এগুলো তো আর এদের তো জ্ঞান বুদ্ধি নেই, এরা জানে না যে আমাদের পূজা করা হচ্ছে। এমনকি কবরে যারা আছে, যারা মৃত, তারাও জানে না যে আমাদের ইবাদত করার হচ্ছে, আমাদের কাছে কেউ কিছু চাইছে, আমাদেরকে সিজদা করছে, আমাদেরকে চুম্বন করছে, তারা কি জানে না? কিন্তু তাগুত হবে সেই যে জীবিত অবস্থায় থেকে মানুষের কাছ থেকে সিজদা নেবে, জীবিত অবস্থায় থেকে মানুষের কাছে সিজদা নেবে, সে হবে তাগুত। এখন কথা হলো যে তাহলে এমনও লোক আছে যে লোককে জিন্দা অবস্থায় সিজদা করা হয়, সে কি তাগুত? তার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকা হয় যেমন আল্লাহর সামনে দাঁড়ানো হয়, সে কি তাগুত? হ্যাঁ, সে তাগুত। যদি এমন কোন লোক হয় যে লোক আপনার যা বলছে তাই শুনছেন, অথচ আল্লাহ আল্লাহ রসুল তার বিপরীত বলছেন, আপনি আল্লাহ আল্লাহ রসুলের কথা না শুনে সেই লোকের কথা দিদার শুনে যাচ্ছেন, তাহলে সে কি তাগুত? সে হবে তাগুত। উদাহরণে বুঝতে পারবেন, মোট কথা যদি কেউ পূজা নেয়, ইবাদত নেয় এবং সে তাতে সন্তুষ্ট থাকে তাহলে সে তাগুত। এখন ধরুন ঈসা আলাইহিসসালাম, খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে কি করে? সেজদা করে, তাই না? তাকে আল্লাহ, বরং আল্লাহর বেটা থেকে আল্লাহ মনে করে। তাহলে কি ঈসাকে তাগুত বলা হবে? না। কেন বলা হবে না? যেহেতু ঈসা আলাইহিসসালাম এতে রাজি নন। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর কবরে গিয়ে কেউ সেজদা করে, তাওয়াফ করে, তাহলে কি আল্লাহ নবীর কে তাগুত বলা হবে? না, বরং তাগুত হবে সেই যে রাজি থাকবে, যে সিজদায় খুশ হবে, যে নজর নিয়াজ নিয়ে খুশ হবে, সেই হবে তাগুত। তাগুত কিন্তু অস্বীকার করা ওয়াজিব। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম একবার যে আপনি কি মুসলিম না কাফের, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি মুসলিম না কাফের, তখন আপনি কি বলবেন? আমি মুসলিম এবং আমি কাফের, আমি মুমিন এবং আমি কাফের। কাফির না হওয়া পর্যন্ত মুমিন হওয়া যাবে না। সে কিভাবে? আপনি যতক্ষণ না তাগুতের প্রতি কাফের হয়েছেন, তাগুতকে অস্বীকার করেছেন, ততক্ষণ আল্লাহকে বরণ করতে পারবেন না। তাগুতের প্রতি কাফের হন তবে আপনি আল্লাহর প্রতি মুমিন হতে পারবেন। এখন একই সঙ্গে আপনি কাফের এবং একই মুমিন, মুমিন এবং কাফের। মুমিন কার প্রতি? আল্লাহর প্রতি। আর কাফের কার প্রতি? তাগুতের প্রতি। ফামাই ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তাগুতের সঙ্গে কুফরি করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে সেই মজবুত হাতল ধারণ করবে, মানে তারই পদক্ষেপ তারই অবস্থান হলো মজবুত, সে সফল হবে এবং সে বেঁচে যাবে, সে পরিত্রাণ পাবে। বাকি যদি অন্যথা কিছু হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। তাগুতকে অস্বীকার করা ওয়াজিব। মহান আল্লাহ আদম সন্তানের উপর প্রথম যা ফরজ করেছেন তা হলো তাগুতকে অস্বীকার করা এবং আল্লাহকে স্বীকার করে নেওয়া, হয়েছে সূরা বাকারার ওই আয়াত থেকে। এর দলিল হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের মাঝে প্রত্যেক জাতির মাঝে রাসূল পাঠিয়েছি, প্রত্যেক জাতির মাঝে রাসূল পাঠিয়েছি। বলতে পারবেন ভারতের উপমহাদেশে বাংলাদেশের ইন্ডিয়ার রাসূলকে বলতে পারবেন? জানি না, উল্লেখ নেই কিন্তু গেছে, অবশ্যই প্রত্যেক উম্মতের মাঝে রাসূল গেছে, শুধু আরবেই না। কে গেছে জানি না, তবে আমরা না জেনেই ঈমান আনি। নির্দিষ্ট নাম যদি কারো করা হয় তাহলে তাকে আমরা রসুল বলে স্বীকার করব না, আর যদি তাওহীদের ডাক তিনি দাওয়াত দিয়ে থাকেন তাহলে তাকে অস্বীকারও করব না। বুঝতে পারছেন? এই জন্য প্রত্যেক জাতির ভিতরে রসুল গেছেন, আল্লাহ বলছেন প্রত্যেক জাতির ভিতরে রসুল পাঠিয়েছি। কি নির্দেশ দিয়ে পাঠিয়েছি? আনি ইবাদুল্লাহ, তোমরা আল্লাহ ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবু তাগুত, আর তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে দূরে থাকো। তাহলে প্রথম আহ্বান ছিল রাসূলদের, প্রথম আহ্বান ছিল প্রত্যেক জাতির জন্য যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আর আল্লাহর ইবাদত করো এবং যাবতীয় তাগুতকে অস্বীকার করো। তাগুতকে অস্বীকার না করলে এক আল্লাহর ইবাদত সম্ভব নয়। তাগুত অস্বীকার করব কিভাবে? নম্বর এক, এই বিশ্বাস রাখতে হবে যে গায়রুল্লাহর ইবাদত বাতিল, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা যাবে না, আর গায়রুল্লাহর ইবাদত ও দাসত্ব বর্জন ও অপছন্দ করবে, আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব করবে না, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না। নম্বর দুই, গায়রুল্লাহর ইবাদত ও দাসত্বকারীকে কাফের জানবে এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে। যে ব্যক্তি গায়রুল্লাহর ইবাদত করে সে কে? তাকে কি বলা হয়? মুশরিক। গায়রুল্লাহর ইবাদত করে যে সে হল মুশরিক, এই মুশরিককে কাফের জানবেন নাকি বলবেন না না কাফের বলা যাবে না? মুশরিক মানে কাফের না, মুশরিক যেই হবে সেই হচ্ছে কাফের, আপনাকে জানতে হবে। আর সে মুশরিক মানে হচ্ছে জাহান্নামী, তাই না? চিরস্থায়ী জাহান্নামী, তবে নির্দিষ্ট করে কাউকে জাহান্নামী বলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আর যে মুশরিক সে আপনার বন্ধু হতে পারে না, যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে সে আপনার বন্ধু হতে পারে না, অন্তরঙ্গ বন্ধু হতে পারে না, তাকে আপনি অন্তরঙ্গ সাথী করতে পারেন না, যেহেতু আল্লাহ তাআলা বলেন তাদের সাথে আমাদের কোন বন্ধুত্ব থাকতে পারে না। যে কেন? যেহেতু তাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, যখন মানবে না তখন আমাদের সাথে তোমাদের কোন সম্পর্ক থাকবে না। আর অন্যায়ের সাথে আপোষ করে বাস করতে আমরা জানি না, পারি না। যদি বাস করতে হয় তাহলে আমরা নমনীয়তা স্বীকার করব, ত্যাগ স্বীকার করব, যতটা পারি করা যায় করব, কিন্তু যাতে আমাদের ঈমান চলে যায় ততটা ত্যাগ স্বীকার করতে পারব না। সুতরাং এইভাবে তাগুতকে অস্বীকার করতে হবে, জানতে হবে যে এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা কি শিরিক। এটা আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ যখনই বলব তার মানে কি হবে? যে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, উপাস্য নেই, আমরা স্বীকার করেই নিলাম। এবার যদি আমরা এই কথা স্বীকার করে নিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করি তাহলে কি কথা স্বীকার করা দাম হলো না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মুখে বলছি প্রত্যেক রাকাত নামাজে বলছি কিন্তু অপরের ইবাদত করছি, অপরের কাছে সাহায্য চাচ্ছি, আর সাহায্য চাওয়া হলো ইবাদত, সেজদা করা হলো ইবাদত, কোরবানি করা হলো ইবাদত, আল্লাহ তোমারই কাছে নিবেদন করি বলছি কিন্তু অন্যের কাছে সেই সকল ইবাদত নিবেদন করছি, আর তার মানেই হলো কি যে আমার মুখের কথা আর কাজ এক হলো না। যখন মুখের কথা এবং কাজ এক হবে না, তখন হয় আপনার মাঝে মোনাফেকি আছে, আর না হয় আপনার মাঝে মূর্খতা আছে, আপনি জানেন না, মূর্খামি আছে। জানতে হবে, শিখতে হবে, আর শেখার পর মানতে হবে যে তাগুত কাকে বলে, তাগুতকে কিভাবে অস্বীকার করা যায়। এবার তাগুতের নমুনা যদি আপনাকে বলা হয় তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, তাগুত কাকে বলে। তাগুত বহু আছে, কিন্তু তাগুতের প্রধান হচ্ছে পাঁচজন। তাগুত বহু আছে, কিন্তু তাগুতের প্রধান হচ্ছে পাঁচজন। সব থেকে বড় তাগুত হলো, এক নম্বরের তাগুত হলো, যার থেকে আমরা বাঁচতে পারি না, শয়তান। বুঝতেও পারি না এটা শয়তান আসে, সামনে তো আসে না, শয়তান পেছন থেকে আসে, শয়তান আপনার মনের ভিতরে আসে, শয়তান আপনার রক্ত শিরা উপশিরায় আসে। তখন শয়তানকে আপনি জানবেন কি করে, চিনবেন কি করে? অতএব তার থেকে বাঁচা বড় মুশকিল। এই জন্য সবসময় আল্লাহর কাছে পানা চাইতে হয় শয়তান থেকে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, রাজিম শয়তান, বিতাড়িত শয়তান, আমাদের আজীবন শত্রু, চিরকালের শত্রু, আদম পিতা, আদি পিতা থেকে নিয়ে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাদের শত্রুতা করে যাবে শয়তান। অথচ আমরা তাকে দুশ্মন জানতে পারলাম না। আল্লাহ তাআলা বলেছেন, কাফা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ কখন হয়? যখনই আপনি কোনো পাপ করেন তখনই জানবেন যে আমি শয়তানের অনুসরণ করলাম। পাপ মানেই হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের কথার অবাধ্যতা হওয়াই মানে হচ্ছে শয়তানের বাধ্যতা স্বীকার করা। আল্লাহ বলছেন যে শয়তানের অনুসরণ করো না, কেন? ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কারণ সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শুধু এমনি শত্রু না, প্রকাশ্য শত্রু। কিন্তু প্রকাশ্য শত্রু হলে কি হবে? আমরা প্রকাশ্যে তাকে দেখতে পাই না, চিনতে পারি না, এই হলো মুশকিল। এই হচ্ছে প্রধান, যারা শয়তানের দাবেদারি করে, আর তার মানে যারা অন্যায় আচরণ করে, পাপ করে, শিরিক করে, শিরিক করাই কে? শয়তান। আপনার মনে ওয়াসওয়াসা দিয়ে শয়তান শিরকে নিয়ে যায়, আপনার সন্তান হচ্ছে না। শিরিক কিভাবে আসে দেখুন, আপনি তৌহিদের ঘরের ছেলে, আপনি তৌহিদের বাড়ির ছেলে, আপনার বাড়িতে তৌহিদ আছে, আপনি কোনোদিন শিরিক করেন না, কিন্তু বিয়ে করে আনলেন, সে মেয়ের সন্তান হয় না। তৌহিদবাদীরা তো অতৌহিদবাদী ঘরেও বিয়ে করে, তাই না? এটাই হচ্ছে বড় ভুল। তৌহিদবাদী যদি আপনি হন তো তৌহিদবাদী ঘরে বিয়ে করেন, নচেত আপনার ঘরে আপনার ঘরে কি ঢুকবে? ওই রকম কুমন্ত্ররা ঢুকবে, শিরিক ঢুকবে, যে শিরকি পরিবেশের মেয়ে আপনি নিয়ে এসেছেন, সেই শিরিক আপনার ঘরে ঢুকবে, দিয়ে পচা আলু যেমন ভালো আলুর বস্তাতে থেকে পাশাপাশি আলুগুলোকে পচিয়ে দেয়, ওইভাবে পচিয়ে ফেলবে। এই জন্য স্ত্রী চয়েস করার সময় আপনাকে তৌহিদবাদী স্ত্রী গ্রহণ করতে হবে। তেমনি যখন জামাই চয়েস করবেন তখনও তাই। সুতরাং যখন আপনার মেয়ের সঙ্গে বিয়ে হলো, তা সে তৌহিদবাদী পরিবেশে নয়, সে আপনার বাড়িতে এলো, সন্তান হয় না, তখন আপনি বললেন ঠিক আছে সন্তান হয় না, আল্লাহ কাছে দোয়া করো, আল্লাহ কাছে চাও, চাইতে লাগলেন, দুজনের নামাজি হয় না, দোয়া করলে কি হয় নাকি? না, ওষুধ খাও, ডাক্তারের কাছে গেলেন, ওষুধ চিকিৎসা করালেন, খুব ওষুধ খাচ্ছেন, সন্তান হয় না, ওষুধ খাচ্ছেন কিন্তু সন্তান হয় না, তখন নেবে শয়তানের কাজ। শয়তানের ফুস মন্ত্র দেবে তাকে, মেয়ের মাকে, মেয়ের নানিকে, মেয়ের দাদিকে, যে বল কেন একবার অমুকের মাজারে যাবে তাহলে সন্তান হবে। দিয়ে হয়তো বলেই ফেললো, যেহেতু মেয়ের সন্তান না হলে পরে বিয়ে পাকা হয় না, তাই না? সংসার পাকাপাকি হয় না, এই জন্য মেয়ের মায়ের বাড়ি, মেয়ের মায়ের বাড়ির লোকেরা চায় যে সন্তান হোক, কিন্তু হয় না, এই বাবা সন্তান হয় না, ছেড়ে দেবে নাকি, তালাক দিয়ে দেবে নাকি, তো যেমন করি হোক সন্তান হতে, তাহলে বল কেন অমক মাজারে নিয়ে যাবে, এ করতে গেল পুষমন্ত্র, এ পুষমন্ত্র কিন্তু শয়তানের পক্ষ থেকে। কিংবা প্রতিবেশী কোন শাকচুন নিয়ে এসে আপনার স্ত্রীকে পরামর্শ দেবে, তো এতদিন হলো সন্তান হয়নি, অমকের কাছে যা কেন, অমক বাবার কাছে যা কেন, অমুক জায়গায় তাবিজ নেই কেন, অমুক জায়গায় জলপড়া খা কেন, অমুক জায়গায় তালপাতা পড়া নেই কেন, অমুক জায়গায় তাবিজ নিয়ে আয় কেন, অমুক জায়গায় ধুলো খেয়ে আয় কেন, অমুক জায়গায় ক্ষীর সিন্নি খেয়ে আয় কেন, অমুক জায়গায় খাসি মান কেন, অমুক জায়গায় মুরগি মান কেন, কে কত রকম করে বলে বলে বলে বলে আপনার সেই স্ত্রীর মনে ফুস মন্ত্র দেবে। আর সে তৌহিদবাদী না হলে পরে শুনবে আর আপনার কানে ফুস মন্ত্র দেবে, আপনি আর কতদিন সহ্য করবেন? আপনিও আস্তে আস্তে আস্তে যখন নিরাশ হয়ে যাবেন, অথচ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বৈধ নয়, তখন আপনি স্ত্রীর কথা শুনে একদিন না একদিন চলে যাবেন, দিয়ে কোথা থেকে ক্ষীর নাড়ু নিয়ে আসবেন, কিংবা কোথা থেকে আপনার পানি পড়া নিয়ে আসবেন, কিংবা স্ত্রীকে নিয়ে যাবেন, সেখানে নজর নিয়ে আসবেন, বাবা অমক যদি আমাকে সন্তান দাও সাত ঘোড়া ক্ষীর দেবো, বা এই দেবো সেই দেবো খাসি দেবো, মানত করে চলে এলেন, কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। এ হলো শিরিক। শয়তান ফুস মন্ত্র দিয়ে শিরিক অনুষ্ঠিত করে, যেমন নূহ আলাইহিস সালামের জামানায় শয়তানই ফুস মন্ত্র দিয়েছিল, পাঁচজন লোককে নিয়ে বাড়াবাড়ি করে মূর্তি পূজা শুরু হয়েছিল। এই শ্রেণীর কাজগুলো কার? শয়তানের। অতএব ইবলিশ হলো সব থেকে বড় তাগুত। যদি এর উপরে আপনি ভরসা করেন বা একে আপনি মেনে না, কখন আপনি যখনই আল্লাহ ছাড়া অন্যের অন্যের কথা মানবেন, তার মানে আল্লাহর অবাধ্যতা করবেন, রাসূলের অবাধ্যতা করবেন, তখনই জানবেন কার পূজা হচ্ছে, তাগুতের পূজা হচ্ছে। কোন তাগুত? এই এক নম্বরের তাগুত, ইবলিসের পূজা হচ্ছে। অনেক সময় মনের পূজা হয়, এই মনটা কিন্তু শয়তানের সাথে বাধা আছে। মন মানুষের মনের পরিবর্তনকে ঘটায় আল্লাহ তাআলা, তাই না? কিন্তু শয়তানও ঘটায়, শয়তানও সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে কি করে মানুষের মনে পরিবর্তন ঘটে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফে ছিলেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা করতে এসেছিলেন স্ত্রীকে, এ স্বামীকে। তারপরে তিনি একটু আগিয়ে দিতে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, এমন সময় আনসারদের দুইজন লোক ওই দূর থেকে যাচ্ছে। সাফিয়া চলে গেলেন, তোমরা শোনো, তোমরা কে? দেখছেন মানুষের যেখানে সন্দেহ থাকে, সন্দেহ দূর করে দেওয়া দরকার, নচেত সেই সন্দেহ পরে ফাটল ধরে কি হয়ে যায়, অপবাদ হয়ে যায়, অপবাদ কলঙ্ক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এই লোক দুটো যাচ্ছে, আর একজন মহিলার সঙ্গে আমি কথা বলছিলাম, জানি না ওরা কি ভাববে, শোনো এদিকে এসো। বলে জি ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, একটু আগে যার সঙ্গে আমি কথা বলছিলাম সে আমার স্ত্রী সাফিয়া। তখন তারা বললো, সুহান আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, আপনার ব্যাপারেও কি সন্দেহ করতে পারি আমরা? তার মানে আমাদের কি এমন সন্দেহ হতে পারে যে আপনি আপনার স্ত্রী ছাড়া কোন পর মহিলার সঙ্গে কথা বলছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাইদাম। জানো শয়তান আদম সন্তানের রক্ত শিরায় উপশিরায় ধমনীতে ধমনীতে চলে ফিরে বেড়ায়। বলা যায় না এই শয়তান তোমাদের মনে ফুস মন্ত্র দিয়ে এমন অপবাদ সৃষ্টি করতে পারে, তাই আমি পরিষ্কার করে দিলাম, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে চরিত্রে বা তার স্ত্রীর চরিত্রে কলঙ্ক হয়েছিল না হয়নি? কে মেনে ছিল বলুন? মুনাফিকরা, আর মুনাফিকদের সাথে সাহাবীরাও জড়িয়ে গেছিলেন। আচ্ছা, এটা স্বাভাবিক, শয়তান এইভাবে জড়িয়ে দেয়। মোট কথা হলো শয়তান ইবলিস হলো এক নম্বরের তাগুত, যে তাগুতের পূজা অনেকে করে থাকে। নম্বর দুই তাগুত হচ্ছে আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয় এবং সে এতে সম্মত থাকে। বললাম যে অনেকের পূজা করা হয় কিন্তু সে জানে না যে আমার পূজা করা হচ্ছে। যেমন যারা মাজারে কবরে শুয়ে আছে তারা কি জানে? কিন্তু এমন জ্যান্ত পীর যারা, তারা আপনারা দেখেছেন যে পা বাড়িয়ে তারা সিজদা নিচ্ছে, তাই না? আঙ্গুল চুষছে, পায়ের বুড়ো আঙ্গুল চুষছে আর লুটুলুটি করছে সামনে, পয়সা দিয়ে কি করছে, সিজদা করছে শুধু দোয়া নেওয়ার জন্য। আর জানেন তো মুসলিমদের এমন আছে যে মাথায় পা রেখে তারা দোয়া দেয়, মাথায় পা রেখে দেয়, মানে ওদের যে ভগবান তার কাছে আপনি সিজদা করবেন আর সে তখন মাথায় পা রাখবে আর সেই সময় বর দেবে, যাও তুমি আজীবন প্রধানমন্ত্রী থাকবে, যাও তুমি আজীবন এই থাকবে ওই থাকবে, তোমার এই উন্নতি হবে, তোমার ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল কি, যে পূজা নেবে, যে সিজদা নেবে, যে নজর নিয়াজ নেবে এবং তাতে সন্তুষ্ট থাকবে, সে হচ্ছে কি, তাগুত, জ্যান্ত তাগুত। এ হলো তাগুত দু নম্বরের তাগুত। যারা এই শ্রেণীর তাগুতের কাছে যায় এবং সিজদা করে, নজর নিয়াজ পেশ করে এবং তারা যা বলে তাই মানে, অথচ তা কোরআন হাদিস বিরোধী, তাহলে তারা তাগুতের পূজারী। নম্বর তিন, যে নিজের ইবাদত বা পূজা করার উদ্দেশ্যে মানুষকে আহ্বান করে, নিজেই ডাকে, নিজেই নিজেই বলে যে আমি আমি হচ্ছি ভগবান বা আমি হচ্ছি আনাল হক, আমি হচ্ছি সে আল্লাহর ছায়া, আল্লাহর কায়া, অতএব তোমরা আমার ইবাদত করো, তাহলে সে পূজারি, সে হচ্ছে তাগুত। আর যে তার কথা মেনে নেয় সে হচ্ছে তাগুতের পূজারি, যে সরাসরি নিজের ইবাদতের উদ্দেশ্যে মানুষকে আহ্বান করে। নম্বর চার, যে ইলমে গায়েব, গায়েবী বা অদৃশ্য খবর জানার দাবি করে, যে ইলমে গায়েব বা গায়েবী খবর, অদৃশ্যের খবর কাকে বলে বলেছিলাম না, গায়েবী খবর কাকে বলে, যে খবর কোন ওসিলা বা মাধ্যম ছাড়া বলা হয়, অদৃশ্যের খবর, যে অদৃশ্যের খবর মানে যা দেখা যায় না। এই যে এখন আপনার এই বিল্ডিং এর নিচে রোডে কি আছে আপনি জানছেন, কটা গাড়ি আছে, কে দাঁড়িয়ে আছে আপনি বলতে পারবেন, বলতে পারবেন না, কিন্তু ক্যামেরাটা নিয়ে গিয়ে সামনে যদি দেওয়া হয় তাহলে সে ছবি দেখে আপনি বলতে পারবেন না, পারবেন না তখন বলতে পারবেন। ওসিলার মাধ্যমে হলে সেটা অদৃশ্যের খবর হলেও তখন দৃশ্য হয়ে যায় এবং সেটা গায়েবী খবর থাকে না। বিনা যন্ত্রের মাধ্যমে যদি আপনি বলেন তাহলে সেটা কি হবে, গায়েবী খবর। এখানে যদি আপনার একজন মহিলা ডাক্তার, একজন মহিলা গর্ভবতী মহিলা এলো, এসে বলে দিল তোমার বেটা ছেলে হবে, এটা কি হলো, এটা হচ্ছে গায়েবী খবর। এভাবে যদি বলে দেয় গায়েবী খবর, না দেখেই বলে দিল এটা তোমার ছেলে হবে, এটা হলো গায়েবী খবর। আর যদি যন্ত্র, দেখেছেন যন্ত্র, ওটা কি বলে, আল্ট্রাসোনোগ্রাফি না সোনো আল্ট্রাসাউন্ড ইত্যাদি কি বলে, এইভাবে পেটে লাগিয়ে পেটের ছবি কম্পিউটারের উপরে দেখা যাচ্ছে এবং সেই ছেলের লিঙ্গ দেখা যাচ্ছে, যে সে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, তা দেখে বলে দিচ্ছে ও এটা বয় কিংবা এটা গার্ল বলে দিচ্ছে তা, এটা কি অদৃশ্যের খবর, গায়েবী খবর না, কারণ এটা একটা যন্ত্রের মাধ্যমে বলছে, যেহেতু সেহেতু এটা গায়েবী খবর থাকছে না। আজকে আপনার আম্মা যান বাড়িতে কি দিয়ে ভাত খেয়েছেন বলতে পারবেন, আমি হ্যাঁ আমি বলতে পারবো, আজকে আমার আম্মু রুই মাছ রান্না করে ভাত খেয়েছে, কি করে জানলে, ও যা আমি গায়েবী, হ্যাঁ দেখছেন গায়েবী খবর, গায়েবী খবর দেখো আম্মাকে জিজ্ঞেস করে দেখো। কিন্তু যদি আপনি টেলিফোনের মাধ্যমে জেনেছেন গায়েবী খবর হবে না, এটা গায়েবী খবর হবে না। গায়েবী খবর হচ্ছে এমন যে ওই যে মনে আছে একজন পীর সাহেব ঘরে মিলাদ পড়ল, মিলাদ পড়ার পরে এবার খাওয়া দাওয়ার সময়ে বসে আছে সবাই, কি হলো বলছে কাবা শরীফে কুকুর ঢুকছে, বাংলাদেশ থেকে কাবা শরীফে কুকুর দেখতে পেয়েছে, কুকুর ঢুকছে তাই তাড়িয়ে দিল। তখন ভক্তরা বলছে সুহান আল্লাহ, পিঠে কামেল মাশাআল্লাহ, দূর নজর, বলছে বাবারা আমার কলবে টিভি লাগানো আছে, টেলিভিশন লাগানো আছে, আমি সব সারা বিশ্বে সারা আসমান জমিনের তমাম খবর আছে আমার কাছে, কেমন গায়েবের খবর জানে। এ ঘরের মহিলা ছিল ওয়াহাবি, যে ঘরে মিলাদ হলো, উল্টো পাল্টা হয় না, ওয়াহাবিরা সুন্নি মেয়ে নিয়ে আসে, সুন্নিরা ওয়াহাবি মেয়ে বিয়ে করে না, যদিও ফতোয়াতে, ওদের ফতোয়াতে কি, ওয়াহাবিদের সঙ্গে ওঠা বসা লেনদেন বিবাহ শাদী জায়েজ না, সূরা তওবা কত নম্বর আয়াত ওরাই বলে। এবার কোনো কোনো জায়গাতে হয়ে যায়, সবাই তার মানে না ফতোয়া, ঘরের মহিলা ওয়াহাবি বলছে বেটা পি তুমি কত বড় কামেল আমি দেখছি, দাঁড়াও, সবাইকে ভাত দিয়েছে, ভাত দিয়েছে সবাইকে, ভাতের সঙ্গে তরকারি দিয়েছে, আর পীর সাহেবকে ভাত তরকারি না দিয়ে শুধু সাদা ভাত দিয়েছে, দিয়ে স্বামীকে বললো যাও বিসমিল্লা করতে বলো, বিসমিল্লা করো, সবাই বিসমিল্লা করো, আর দেখছে সবাই ভক্তরা, কাছের ভক্তরা দেখছে পীর সাহেবের পাতে তরকারি নেই, আরে দেখছো না তরকারি দেয় না, বিসমিল্লা করতে বলে দিলে, হ্যাঁ তখন পীর সাহেব ও হুসফুস করছে, লুসফুস করছে, তাই তো আমাকে তরকারি না দিয়ে বিসমিল্লা বলতে বলছে। তখন বাড়ির ভিতর থেকে মহিলা বলছে হুজুর এমন ভন্ডামি আর কতদিন চালিয়ে যাবেন, একটু আগে 2500-3000 মাইল দূরে আপনি কাবা শরীফের কুকুর দেখতে পেলেন, আর আপনার চোখের সামনে থালার ভিতরে ভাতের ভিতরে মুরগির রান দেখতে পেলেন না, আপনার ভাতের ভিতরে যে মুরগির রান আমি ভরে দিয়েছি, তো কুকুরটা দেখতে পেলেন এত দূর থেকে আর কাছের মুরগির রানটা দেখতে পেলেন না, বুঝতে পারলেন, এরকম ভন্ডামি আর কতদিন চলবে। বোঝা গেল কি, যে গায়েবী খবর কাকে বলে, গায়েবী খবর যদি আপনি বিনা ওসিলাতে কাবা শরীফের কুকুর দেখেন তো গায়েবী খবর হবে, আর যদি আপনি টিভিতে দেখেন যে সুরেশ নামাজ পড়ছে, কে শেখ সুরেশ নামাজ পড়াচ্ছেন, যে আপনি বলেন হুজুর আজকে শেখ এসার নামাজটা শেখ সুরেশ পড়ছে, দেখি গায়েবী খবর হলো না, এটা গায়েবী খবর না, এটা গায়েবী খবর না। তেমনি ভাতের নিচে তরকারি আছে না দেখে যদি বলতে পারতেন তাহলে এটা গায়েবী খবর হতো, তাই না, কিন্তু তরকারি দেখে কিংবা তরকারির গন্ধ পেয়ে যদি বলেন তাহলে কি গায়েবী খবর হবে না? এ হচ্ছে গায়েবী খবর। যদি কেউ গায়েবী খবরের দাবি করে, দেখি আপনার হাতটা দেখি, হ্যাঁ এই তো আপনি, হ্যাঁ আপনার বিয়ে হয়নি না, এই হবে বিয়ে হবে, আপনার কিন্তু দুটো বিয়ে হবে, দুটো দায়ক আছে, সন্তান এরকম হবে, ওই হবে সেই হবে, নানা রকম ভবিষ্যৎবাণী তারা করে থাকে, গায়েবী খবরের দাবি করে, এই বছরে এত বৃষ্টি হবে, এবছরের প্রধানমন্ত্রী অমুক হবে, এবছরে সে, নানা রকম গায়েবী আগে থেকেই তারা ভবিষ্যৎবাণী করে থাকে। যারা গায়েবী খবরের দাবি করে তারা হচ্ছে তাগুত, আর যারা মেনে নেয় তারা হচ্ছে তাগুতের পূজারী। আপনি গায়েবী খবর জানেন, আপনারা জানেন, শুনেছেন, যে ব্যক্তি গায়েবী খবরের দাবি করে, গায়েবী খবর বলে, তার কাছে গেরিদিক জিজ্ঞাসা করে, তাহলে কি হবে? চল্লিশ দিনের নামাজ কবুল হবে না। আল্লাহ আকবার। চল্লিশ দিন মানে পাঁচচল্লিশ সম কত? হ্যাঁ, দুশো ওয়াক্তের নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নামাজ কবুল হবে না। আর যদি যা বলছে তা বিশ্বাস করেন তাহলে কি হবে? তাহলে সে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? কোরআনের প্রতি কাফের হবে। কেন কোরআনের প্রতি কাফের হবে? যেহেতু কোরআন বলছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউই গায়েবী খবর জানে না। আর আপনি বললেন কি যে আমার খবর বলে দিল, অতএব কোরআন যা বলছে তার বিরুদ্ধে, তার বিরোধী আপনি বিশ্বাস করলেন, এই জন্য আপনি কাফের হয়ে যাবেন। নম্বর পাঁচ তাগুত, পাঁচ নম্বরের তাগুত কে? যে আল্লাহর অবতীর্ণ কৃত বিধান ছেড়ে অন্য বিধান অনুসারে বিচার ও শাসন করে, সেই রাষ্ট্র নেতা, সেই রাষ্ট্র শাসক যে আইন প্রয়োগ করেছে, আইন প্রণয়ন করেছে, এমন আইন যা শরীয়ত বিরোধী, এমন আইন যা আল্লাহ আল্লাহ রসুলের আইন নয়, আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী আইন প্রণয়ন করে শাসন করছে, দেশ চালাচ্ছে, তাহলে সে হলো পাঁচ নম্বরের তাগুত। আর এই আইন যারা মেনে নেয় স্বেচ্ছায়, বাধ্য হলে আলাদা কথা, মানতে বাধ্য, কি করব, আমি যাই না, আপনার কোন দরকার হলো, আপনি কোর্টে কেস করতে গেলেন, তাগুতের বিচার নিতে গেলেন, ইচ্ছা করে যাবেন না, কিন্তু যখন বাধ্য হবেন, একজনকে সায়স্তা করতে হবে, নাহলে সে বেড়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? বাধ্য। সরকার যদি কোন আইন আপনার ঘাড়ে জোর করে চাপিয়ে দেয়, আপনি মানতে চান না কিন্তু মানতে বাধ্য, সে কথা আলাদা, কারণ বাধ্য হয়ে সুরও খাওয়া যায়, তাই না? সেটা আলাদা কথা। কিন্তু ইচ্ছা করে আপনি তাগুতের আইন মানবেন না। তাগুতের আইন সরাবার যে ব্যবস্থা আছে মানুষ তৈরির মাধ্যমে, মানুষের মাঝে সচেতনতা আনতে হবে যে তাগুত হচ্ছে এই জিনিস, তাগুতের আইন মানা যাবে না। মানুষের মাঝে শিরক দূর করতে হবে, মানুষের মন থেকে শিরক মুছে দিতে হবে, এবং বলতে হবে শিরকের একটা প্রচার হচ্ছে এই, হচ্ছে এই যে তুমি যদি গায়রুল্লাহর আইনকে মানো তাতে শিরিক হবে, গায়রুল্লাহর আইন যদি প্রণয়ন করো তাতে শিরিক হবে। এভাবে মানুষের মনের জমিকে পরিষ্কার করতে করতে করতে করতে যখন অধিকাংশ মানুষের মন তৈরি হয়ে যাবে, তখন আপনি ইসলামী আইন আনার জন্য রাস্তা পাবেন, সুস্পষ্ট পথ পাবেন। কিন্তু মুষ্টিমেয় কয়েকটা লোক দিয়ে যদি আপনি ইসলামী আইন প্রতিষ্ঠার ব্যবস্থা করতে লাগেন, আর ঘরে ঝাঁটা লাঠি আর গরু জবাই করার ছুরি আর হাল চালানোর পাচন নিয়ে বেরিয়ে যান জিহাদ করতে, দিবল কেতাল করতে হবে, এই যুগে কেতাল না হলে পরে পাল্টানো যাবে না, তাহলে উল্টে আপনাকে সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদী বলে এমন বসানো বসাবে যে জীবনেও আর মাথা তুলতে পারবেন না, ফলে ইসলামী দাওয়াত বন্ধ হয়ে যাবে। যে কোনো দাড়িওয়ালা দেখলেই কি হবে? তাকে ধরবে। ওই যে তখন কি হবে যে আপনার চকচক করলে সোনা হয় না, ঠিক, আর কালো হলেই জাম হয় না, কালো হলে জাম হলে জানেন ব্যাপারটা? ওই শহর থেকে একটা লোক এসেছিল জাম খেতে, শহর থেকে একটা লোক এসেছিল জাম খেতে, গাছে উঠিয়েছে, উঠে বলছে কোনটা খাবো, যেগুলো কালো কালো, কালো দেখলেই খাবে, ঠিক আছে, গাছে উঠেছে, কালো কালো দেখে খাচ্ছে, এখন কালো মতো পোকা হয়ে দেখেছে না, শক্ত মতো, কি পোকা বলে যাই না, কি পোকা বলে, গোবরের পোকা, যাই হোক, গাছে ছিল ও, এখন সে কালো দেখেছে, কাল পোকাটা ধরেই আর যেমনি ধরে তেমন চুঁচি শব্দ শুরু করে দিয়েছে, তবুও খাচ্ছে, চুই করেগা, চাই করেগা, কালা গুটি নেই ছড়ে গা, ভিজাম হ্যাঁ দিয়ে, তাহলে কি করে, এ তো বেকুব, আরে কালো জাম খাও, কিন্তু কালো পোকা কেন খাবে? এখন দাঁড়িয়ে আছে বলেই একে সন্ত্রাসবাদী, দাঁড়িয়ে আছে বলেই একে তালেবান, দাঁড়িয়ে আছে আছে বলেই এ হচ্ছে লাদেন চাচা, লাদেন চাচা বল সব দাঁড়িয়ে বলে, বুঝতে পারছেন? এ হচ্ছে বেউকুফের দল, যারা দাড়ি দেখেই এরকম শুরু করে দেয়। না, এগুলো বেউকুফ, যারা জাম পোকাকেও জাম মনে করে তারা বেউকুফ নয়, তার কি এটা? না, এটা এটা করলে হবে না। মোট কথা, যদি এরকম করতে চান তাহলে এই অবস্থাই হবে। এখন দেখুন, বুঝতেই পারছেন চারিদিকে সারা বিশ্বে কেমন হচ্ছে, সন্ত্রাসবাদী বা সন্ত্রাসের একটা ধাব্বা বা একটা কি বলে এটাকে ছাপ স্ট্যাম্প লাগাতে পারলে খালাস, সারা বিশ্বের মানুষ আপনার গায়ে থুতু মারবে। আর কোনদিন আপনি ইসলামী দাওয়াত পেশ করতে গেলেও আপনি তো সন্ত্রাসী। সুতরাং এই জন্য হিকমতের সঙ্গে কাজ নিয়ে করতে হবে, কি মানুষের মন তৈরি করতে হবে, যাতে করে অধিকাংশ মানুষের মন ইসলামী শাসনকে ইসলামী আইনকে মেনে নেয়। আর যদি অধিকাংশ মানুষের মন ইসলাম না চায়, কিংবা ইসলাম চায় কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে চায় না, রাজনীতিতে ইসলামকে দেখতে চায় না, অথচ আপনি যদি কোন জেহাদ ঘোষণা করে সেটাকে জোর করে মানুষের ঘরে চাপিয়ে দিতে চান, তো জোর করে কোন মানুষ এইভাবে না মুসলমান হবে আর না আইন মানবে, উল্টে আপনারই ক্ষতি হবে। সুতরাং এটা এই ব্যাপারে আমাদেরকে হিকমত অবলম্বন করা দরকার, যে এই শ্রেণীর তাগুতের সাথে আমাদেরকে কিভাবে চলতে হবে, এই শ্রেণীর তাগুতকে আমরা কিভাবে দূর করতে পারবো, তাও কি বললাম, মানুষ তৈরির মাধ্যমে। আমরা শুধু মানুষ তৈরি করে যাব, ইনশাআল্লাহ এমন দিন আসবে যেদিন সমস্ত মানুষ না হলেও অধিকাংশ মানুষ ইসলামকে চাইবে, এবং আমাদের রাজ্যে, আমাদের মনের রাজ্যে যখন ইসলাম প্রতিষ্ঠা হবে তখন আমাদের মাটির রাজ্যেও ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন, যেন আমরা তাগুত থেকে, সর্বপ্রকার তাগুত থেকে দূরে থাকতে পারি এবং এক আল্লাহর ইবাদত করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মুহাম্মাদি তরিকা ইবাদত করতে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين